إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم প্রশংসা ও স্বীকৃতি গুণগণ আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার বিশেষ মেহেরবানিতে আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা প্রসঙ্গে এখন কিছু আলোচনা করার সুযোগ পেলাম। আল্লাহর শুকরের পরপরেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দরুদ এবং সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লাম ওয়া বারিক ওয়া সাল্লাম আলা আবদিকা ওয়া রাসূলিক নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে হবে এটা সকলের ঊর্ধ্বে। ইমানদার যারা তারা অবশ্যই আল্লাহকে ভালোবাসবেন, যেমন আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কিন্তু যারা ঈমান নিয়ে এসেছে আল্লাহর প্রতি তাদের ভালোবাসা খুবই দৃঢ়তর, অর্থাৎ ঈমানদাররা অবশ্যই আল্লাহকে ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসার সাথে সাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই আপনাকে আমাকে ভালোবাসতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় করিয়ে দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পক্ষ থেকে শরীয়ত নিয়ে এসেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুনিয়া আখেরাতে কি কাজ করলে মঙ্গল অমঙ্গল হবে সেগুলো জানিয়ে দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব সেই নবীকে ভালোবাসা আপনার আমার ঈমানের দায়িত্ব। যেমন নবীকে ভালোবাসলে অনেক ফায়দা রয়েছে, এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 থেকে 32 নম্বর আয়াতের মধ্যে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে নবী আপনি বলুন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি তাহলে আমার অনুসরণ করো, অর্থাৎ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, তাহলে কি হবে ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়াইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তোমাদের অপরাধসমূহ ক্ষমা করে দেবেন, ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন খুবই ক্ষমাশীল এবং দয়াশীল। এবং পরের আয়াতে আল্লাহ বলেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা হে নবী আপনি বলুন তোমরা আতিউল্লাহ ওয়ার রাসূল আল্লাহর অনুসরণ করো, আল্লাহর কথা মোতাবেক চলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক চলো। ফা ইন তাওয়াল্লাহ যদি তোমরা তা থেকে মুখ ফিরিয়ে নাও, তারা যদি তা থেকে মুখ ফিরিয়ে নেয় ফা ইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন তাহলে জেনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরগণকে পছন্দ করেন না। তাহলে এখানে কি হলো যে আল্লাহ এবং রাসূলকে মহব্বত করতে হবে, আল্লাহ এবং রাসূলের অনুসরণ অনুকরণ করতে হবে, তা যদি না করি তাহলে কাফেরদের পর্যায়ে চলে যেতে হবে। এই জন্য করে আসুন আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে প্রাণে আমরা তাকে ভালোবাসবো, কারণ কেউ যদি আল্লাহ নবীকে ভালো না বাসেন তার ঈমান পরিপূর্ণ হবে না। যেমন এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের মধ্যে সে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল কিছুর চেয়ে, তার ছেলে সন্তানের চেয়ে, তার বাবা মার চেয়ে এবং পৃথিবীর সকল মানুষের চেয়ে যতক্ষণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে প্রাণে ভালোবাসবে না ততক্ষণ সে ঈমানদার হতে পারে না। মুত্তাফাকুন আলাইহি বুখারী ও মুসলিম শরীফের হাদিস। এজন্য করে ভাই আসুন আমরা যদি ঈমানের স্বাদ পেতে চাই তাহলে অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। যেমন নাকি এক হাদিসে এসেছে প্রিয় নবী বলেছেন সালাসাতুন মান কুন্না ফীহি ওয়াজাদ হালাওয়াতাল ঈমান, যে মানুষের মধ্যে তিনটি গুণ থাকে সে ঈমানের স্বাদ পেয়ে যায়। এক নম্বর হলো আইয়াকুনাল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যে আল্লাহ এবং রাসূল তার কাছে সকল কিছুর চেয়ে ভালোবাসার পাত্র হবে, অর্থাৎ আল্লাহ এবং রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবে। দ্বিতীয় নম্বর গুণ হলো যে সে মানুষকে ভালোবাসবে আল্লাহর ওয়াস্তে। তৃতীয় নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে কুফর থেকে বাঁচিয়ে ইমানের পথে নিয়ে এসেছেন সেজন্য সে ওই কুফুরিতে আবার ফিরে যাওয়া সেটাকে ঘৃণা করবে। এরকম তিনটি গুণ যেই মানুষের মধ্যে থাকবে সেই ব্যক্তি প্রকৃত ভালোবাসা লাভ করেছে বলে প্রমাণিত হয়েছে। সম্মানিত বন্ধুগণ, এই ভালোবাসা হতে হবে অন্তরের অন্তঃস্থল থেকে, সকল কিছুর চেয়ে নবীকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। সম্মানিত বন্ধুগণ, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে চলছিলেন, চলা অবস্থায় তিনি বললেন, আপনি আমার জান ছাড়া সকল কিছুর চেয়ে বেশি মহব্বত ছিলেন। এই কথা শুনে প্রিয় নবী বললেন, ফাকালা ইয়া ওমর, ফাকালা তুমি যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়েও আমাকে বেশি মহব্বত করবে না অতক্ষণ ইমানদার হতে পারবে না, পূর্ণ ইমান তোমার থাকলো না। আল্লাহ নবীর এই কথা শুনে, আল্লাহ নবীর এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কি আল্লাহ, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি এখন থেকে আপনাকে আমার জানের চেয়ে বেশি মহব্বত করলাম। এই কথা শুনে প্রিয় নবী বললেন, আল আন ইয়া ওমর, হে ওমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেল, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। সম্মানিত বন্ধুগণ, এজন্য করে আপনাকে আমাকে মহব্বত করতে হবে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার চেয়ে বেশি মহব্বত করতে হবে। এক সাহাবী আল্লাহ নবীর কাছে একদা জিজ্ঞেস করলেন, মাতাসা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, কিয়ামত কবে হবে? প্রিয় নবী বললেন, মা আ'দাদতু লাহ, তুমি ওই কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো? কাল লোকটি বলল, মা আ'দাদতু লাহা মিন কাসির সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালা সাদাকা, আমি এজন্য বেশি কিছু নামাজ রোজা সদকা করতে পারি নাই, কিন্তু একটা কাজ করি, সেটা কি? ওয়ালাকিন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আল্লাহ নবী বললেন, আনতা মা'আ মান আহবাবত, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তার সঙ্গে তোমার হাশর নষ্ট হবে। আল্লাহু আকবার। এজন্য আপনার আমার উচিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে ভালোবাসা, আল্লাহ নবীকে ভালোবাসতে হবে। কিভাবে ভালোবাসবো? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন যে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতের মধ্যে তার অবস্থান হবে। সম্মানিত বন্ধুগণ, আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো, হুব্বুর রাসূল ফি ইত্তিবাই, আল্লাহ নবীর মহব্বত হবে তার অনুসরণ করার মাধ্যমে, সৃষ্টি করার মাধ্যমে নাই। সম্মানিত বন্ধুগণ, অনেক মানুষ আছেন তারা বলেন, আমি নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি। তাহলে যদি বলা হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়েছেন সেভাবে নামাজ পড়ুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে হজ করেছেন সেভাবে হজ করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলি বর্জন করতে বলেছেন সেগুলি বর্জন করুন, তখন তারা অজুহাত দেখায় যে না, এটা আমার মাযহাবে নেই, এটা আমাদের বাপদাদা থেকে চলে এসেছে, তাই তো এইগুলি ছাড়তে পারছি না। যদি বলা হয় এই মিলাদ পড়ার প্রচলন নবী করিম সাল্লাল্লাহু ইসলামের জামানায় ছিল না, আপনি পারবেন কেন? যে নবীর মহব্বতে, নবীর মহব্বত তো তার সুন্নত পালনের মাধ্যমে, বিদআত সৃষ্টি করার মাধ্যমে নয়, বরং এই বিদআত যদি আপনি সৃষ্টি করেন তাহলে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনি যে অবাঞ্ছিত ঘোষিত হবেন, অর্থাৎ আপনাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তার হাউজে কাউসারের পানি পান করাবেন না যদি আপনি বিদআত সমাজের মধ্যে চালু করেন। সম্মানিত বন্ধুগণ, এই জন্য করে নবীকে ভালোবাসতে হবে অবশ্যই, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষ ছিলেন, মাটির মানুষ ছিলেন, সেই হিসাবে তার ভালোবাসার মধ্যে কোন প্রকার গুলু করা যাবে না। আল্লাহ নবী বলতেছেন, লা তাতুরুনি কামা আতারাতিন নাসারা ইবনে মারইয়াম, যেমন খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে মরিয়মের পুত্রকে আল্লাহর বেটা বলেছিল, এরকম তোমরা আমার প্রশংসা করে এরকম করিও না, বরং ইন্নামা আনা আব্দুন ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু, আমি আল্লাহর বান্দা এবং রাসূল, এই কথাই শুধু বলো। আসুন আমরা নবীর উপর বেশি করি দরুদ এবং সালাম করি, নবীর সুন্নত মোতাবেক আমল করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।